আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম ভিক্ষাবৃত্তি নিয়ে। ভিক্ষাবৃত্তি ইসলামে জায়েজ না, ভিক্ষা করে খাওয়া মোটেই জায়েজ না। তবে যদি কেউ বাধ্য হয় তাহলে আলাদা কথা, বাধ্য হওয়ার ব্যাপারটা আলাদা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন ভাবে সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা কারো কাছে কিছু চাইবে না। মানুষের কাছে চাইলে মানুষকে ছোট হতে হয়, কারো কাছে ছোট হবে না। ইজ্জত মান সম্মানের ব্যাপার আছে, কারো কাছে চাইলে মান সম্মান নষ্ট হয়, নিজের মান সম্মান নষ্ট করা উচিত না। নিজের আত্ম অহংকার না, এটা হচ্ছে যে নিজের একটা আত্মনির্ভরশীলতা আছে, একটা আত্মমর্যাদা আছে, সেই আত্মমর্যাদাকে ক্ষুণ্ণ করা কোন মুমিনের জন্য জায়েজ না। অতএব কারো কাছে চেয়েও না, তুমি তাহলে অসম্মানিত হবে না এবং তোমার আত্মমর্যাদা ক্ষুণ্ণ হবে না। একটা হাদিসে আবুজার হাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি সাবা, আমার খালিল, খালিল মানে কি অন্তরঙ্গ বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হাবিব বলা হয় অনেকে বলে, কিন্তু এর কোন সহিহ প্রমাণ নেই যে তিনি আল্লাহর হাবিব, কিন্তু এক কথা যে তিনি হচ্ছেন খালিলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খালিল। আর আবু বকর কি সাহাবী বলছেন, আবু বকরও বলছেন খালিল, আবু জার বলছেন খালিল, আবু হুরায়রা বলেন খালিলি, খালিল তার মানে অন্তরঙ্গ বন্ধু। খালিল হচ্ছে সবচেয়ে উচ্চ পর্যায়ের বন্ধু, আন্তরিক বন্ধু। উনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আন্তরিক বন্ধু, আমার খালিল আমাকে সাতটা বিষয়ে ওসিয়ত করেছেন, সাতটা বিষয়ে উপদেশ দিয়েছেন। খুব সুন্দর উপদেশ, যদি আপনি মনে রাখতে পারেন, মুখস্থ করতে পারেন যে সেই উপদেশ সাতটি কি কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। নম্বর এক, বিহুব্বিল মাসাকিন, মিসকিনদেরকে ভালোবাসবে। সহজ না কঠিন? যদি মিসকিন হন তাহলে সহজ, আর যদি আপনি ধনী হন, বড়লোক হন তাহলে কঠিন। আর বড়লোক হয়ে যদি করতে পারেন তাহলে সেটাই হচ্ছে সবচেয়ে বেশি ভালো, যে আপনি ধনী হয়েও গরিবদেরকে ভালোবাসছেন, গরিবদেরকে ভালোবাসতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই গরিবদেরকে ভালোবাসতেন, গরিবদের আশেপাশে বসতেন, গরিবদের সাথে হাসর হতে কামনা করতেন, যে আমার হাসর যেন গরিবদের সাথে হয়, আর যেন গরিবদেরকে মিসকিনদেরকে ভালোবাসতে পারি। নম্বর দুই, ওয়া আন আদনু ওয়া মিনহুম, আমি যেন তাদের নিকটবর্তী হই, তাদের কাছে বসি, গরিবদের পাশে বসি, তাদের দৈন্য, তাদের দারিদ্র, তাদের অবস্থা কি, তাদের কি হচ্ছে না হচ্ছে, তাদের দুঃখের কথা, তাদের কষ্টের কথা যেন আমি শুনি। তাদের নিকটবর্তী হলেই তো শোনা যাবে, আর দূরে দূরে থাকলে কি করে শুনবেন আপনি। নম্বর তিন, ওয়া আন আনজুরা ইলা মান হুয়া আসফালু মিন্নি ওয়ালা আনজুরু ইলা মান হুয়া ফাওকি, আমার থেকে যারা ওপরে তাদের দিকে যেন না দেখি, বরং আমার থেকে যারা নিচে যেন তাদের দিকে তাকিয়ে দেখি। এটা কি কথা? এই কথাটা দুটো অংশ আছে। যখন দেখবেন কোনো ভালো কাজে, সৎ কাজে, দিনদারি কাজে কেউ উপরে চলে যাচ্ছে, তখন সেদিকে দেখতে হবে, দেখো অমুক লোক ভালো হয়ে গেল, আমাকেও ভালো হতে হবে, সমস্যা নেই। কিন্তু পার্থিব্য ব্যাপারে, জাগতিক ব্যাপারে, সাংসারিক ব্যাপারে যদি মনে করেন ও বড়লোক হয়ে গেল, আমি ধনী, আমি গরিব থেকে গেলাম, ও কত সুখে আছে আর আমি কি হলাম, আমি সুখ পেলাম না, তো যদি এই অবস্থা হয় তাহলে কিন্তু আপনি সুখ পাবেন না। সুখ পাওয়ার নিয়ম হল, সুখ পেতে হলে মনে আপনাকে দেখতে হবে কোন দিকে, আপনার থেকে যারা বেশি কষ্টে আছে, যারা বেশি নিচে আছে তাদেরকে দেখতে হবে। আপনার যদি একটা পা না থাকে তো আপনি নিশ্চয়ই কষ্ট পাবেন, তো আপনি যাদের দুটো পা আছে তাদের দিকে তাকাবেন না, কার দিকে তাকাবেন? যার দুটো পাই নেই, যার দুটো পাই নেই। একজন বলছেন যে আমার পায়ে জুতো জুটছিল না, আমি ভাবছিলাম যে একটা এই জুতো পরবো, কি বলো ওটাকে, ওই যে শীতকালে পরে বুট জুতো, ভালো বেশ বুট জুতো তো পয়সাতে কুলাতে পারছিলাম না, সংসারে খরচ করতে করতে আমি জুতো একজোড়া জুতো কিনবো সেটা আমি এখন অনেক দাম তো করতে পারছি না। হঠাৎ করে একদিন দেখলাম একটা লোকের দুটো পাই নেই, সেই দিন থেকে আমি বুট জুতো কেনার কামনা বর্জন করেছি। বুঝছেন, এইভাবে আপনি যদি উপরের দিকে তাকান সুখ পাবেন না, আপনার থেকে নিচে যারা আছে তাদের দিকে তাকান। কিন্তু বললাম ভালো কাজে না, আপনি পড়াশোনা করছেন যে হ্যাঁ ওর মতো হতে হবে, না আমার থেকে খারাপ লোক আছে ওর মতো পড়বো না, এরকম না। দিনদারির ব্যাপারে আমার থেকে খারাপ সেদিকে দেখবেন না, ওইদিকে ভালোর ব্যাপারে ওপরের দিকে দেখবেন। আর এই জাগতিক ব্যাপারে, পার্থিব ব্যাপারে, অপ্রয়োজনীয় ব্যাপারে যেটা কোনো জরুরি না, মানে এতে লোভ সৃষ্টি হবে, এতে আপনার ক্ষতি হবে। এই জন্য বলা হয়েছে মনের ভেতরে সুখ পেতে হলে তুমি তোমার নিচের তবাকার নিচের স্তরের মানুষদেরকে দেখো। তাহলে এটা ক নম্বর গেল, তিন নম্বর। চার নম্বর হচ্ছে ওয়ান আসিলা রাহিমি ওয়াইন জাফানি, আমি যেন আমার আত্মীয়তার বন্ধন বজায় রাখি যদিও তারা আমার প্রতি অন্যায় করে জুলুম করে। পারবেন এটা? বিশাল কঠিন, বিশাল কঠিন। পারবেন? যদি কেউ আপনার সমালোচনা করে, গীবত করে, আপনি তার সঙ্গে আত্মীয়তার বন্ধন বজায় রাখতে পারবেন? আপনার মেয়ের নামে বদনাম দেয়, অপবাদ দেয়, আপনি তাকে দান করতে পারবেন? খুব কঠিন কাজ। যে আপনার ক্ষতি করছে তার আপনি উপকার করবেন, এটা খুব মানে কঠিন কাজ। বিশেষ করে আত্মীয়তার বন্ধন বজায় রাখা এই অবস্থাতে আপনার মনে হয় আরে আমি তোকে দিই, আমি কি দুধ দিয়ে কাল সাপ পুষছি? আমি দুধ দিয়ে কাল সাপ পুষছি, আমি দুধ দিয়ে দুধ কলা দিয়ে সাপ পুষব না। সাধারণত এটাই হয়। কিন্তু উপদেশ হলো যদিও তোমার সে ক্ষতি করে তবুও তুমি তার উপকার করে যাও। আত্মীয়তার বন্ধন, বিশেষ করে আত্মীয়তার বন্ধন তুমি ছিন্ন করো না। আর এটা গেল কত, চার নম্বর। পাঁচ নম্বর হচ্ছে আমি যেন ওয়ান উকসিরা মিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি যেন বেশি বেশি কি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের ভান্ডার, এটা একটা জান্নাতের ভান্ডার। প্রায় সময় আপনি বলি ওহ্লা কোন কাজ করতে পারছি না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খারাপ কাজ করতে দেখছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেহেতু এর মানেটা কি, মানে কি কি মানে বাচ্চা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, শুনে কি বলতে হয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এটা তো ভালো কাজ, খারাপ কাজ দেখো বলি লা হাওলা, কেমন ন্যাংটা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর হাইয়া আলা সালাহ হাইয়াল ফালাহ বলছি বলছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা কেন? ভালোতেও খারাপেও লা ইলাহা হাওলা ওয়ালা কুওয়াতা, কারণ এর মানে হচ্ছে যে আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর প্রয়াস দান ছাড়া আমার নড়া সরার ক্ষমতা নেই। না ভালো কাজ করতে পারি আর না খারাপ কাজ বর্জন করতে পারি, দুটোর জন্য কি চাই, আল্লাহর তৌফিক চাই। মানুষ অনেক সময় ভাবে আমি এই করলাম আমি সেই করলাম, কিন্তু করেন কে, আসল করাই কে, আল্লাহ তাআলা করান, মানুষ করে ঠিকই, যদিও সে আমি আমি বলে, কিন্তু আসলে করাচ্ছেন আল্লাহ তাআলা, আল্লাহ তৌফিক হচ্ছে বলে, আল্লাহর অনুমতি হচ্ছে বলে আপনি এমনকি পাপ কাজটাও আপনি করতে পারতেন না যদি না আল্লাহর অনুমতি থাকতো। এখানে আল্লাহ পছন্দ করেন না পাপ কাজ, এটা আপনি করছেন, কিন্তু আল্লাহ যদি অনুমতি না দেন করতে পারবেন? অসম্ভব। এই জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সবসময় পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জান্নাতের ভান্ডার এটা। নম্বর ছয়, ওয়ান আতাকাল্লামা বিমুরিল হক, যদিও তেতো লাগে তিক্ত লাগে তবুও হক কথা বলতে ছাড়ব না, হক কথা বলবো। তবে হ্যাঁ, হক কথা বললে একটু বলার একটু ক্যাপাসিটি আছে, এ নয় যে এমন ভাবে বলবেন যে আপনাকে লোকে তেড়ে মারতে আসবে, হিকমতের সঙ্গে বলতে হবে, তাই না? হক কথা বলতে হবে কিন্তু সরাসরি ভাবে না, সরাসরি ভাবে হক কথা বললে অনেক সময় অশ্লীল হয়ে যায়, অনেক সময় আপনাকে মার খেতে হবে, আপনাকে মার খেতে বলা হচ্ছে না, আপনি হক কথা বলবেন হিকমতের সাথে, যাতে হক বলা হবে আর সেই সময় আপনার কাজে দেবে। একটা হক আপনি বললেন, এখনই আমি একটা কথা বললাম, একজন উঠে প্রতিবাদ করছে, আমি হক কথা বলছি, কিন্তু একজন মানুষের অপমান করাও তো খারাপ। কাউকে উপদেশ দিতে হলে গোপনে দাও, ভরা মজলিসে যদি তাকে অপমান করা হয়, হক কথা বলছেন আপনি কিন্তু সে অপমানিত হচ্ছে, এতে কি হবে? বানাওয়ে জায়গায় বিগাড় হয়ে যাবে। তার মানে আপনি করতে গেলেন একটা ভালো, কি বলে, একটা উপকার করতে গেলেন, শেষকালে দেখা গেল সেটা ক্ষতি হয়ে গেল। অনেক সময় সে আপনার কাছ থেকে হক গ্রহণও করবে না, করল না, পরন্তু সে আপনার শত্রু হয়ে গেল। সুতরাং হক কথা বলেন কিন্তু কিসের সাথে? হেকমতের সাথে। হক কথা বলতে পিছপা হবেন না। এজন্য আরবিতে একটা কথা আছে, আর সাকিতু আলাল হাক্কি শাইতানুন আখরাস, যে হক কথা বলতে চুপ থাকে সে হলো বোবা শয়তান। বুঝতে পারছেন? এই জন্য হক কথা বলতে হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখবেন যে পর্যায় আছে, সব সময় না। তার কারণ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পদ্ধতি, সে পর্যায় শিখিয়ে দিয়েছেন, তাই না? অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদাহে। অন্যায় সহ্য করব না, হক কথা বলবো, কিন্তু হক কথা যদি বললে ক্ষতি হয় তবু কি বলতে হবে? রাসূলুল্লাহ বলছেন, মানরা আমিন কু মুনকারান ফালিউগাইয়ির হবি আদে, যখন কেউ আপত্তিকর কোন গর্হিত কাজ দেখবে তার উচিত হল কি, সেটাকে হাত দিয়ে বাধা দাও। হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা না থাকলে ফাইন লামিয়াস্তাতে ফাবে লেসানে, মুখ দিয়ে বলো, প্রতিবাদ করো, অন্যায়ের প্রতিবাদ করো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হও। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে গেলে যদি আমার মাল ধন, আমার স্ত্রী পরিজন, আমার নিজের ক্ষতি হয়, তাহলে এরকম নয় যে আমি ধূপ হয়ে অপরকে সুগন্ধ দেব, আমি প্রদীপ হয়ে অপরকে আলো দেব, নিজে পূর্ব অপরকে না, দরকার নেই। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ভাবে ভাবি কালবিহি, অন্তর থেকে ঘৃণা করো, প্রতিবাদ করার তোমার দরকার নেই, যেহেতু বাত ভালো করতে গিয়ে যদি বেদনাই হয়ে যায়, বেদনা মানে ওই ডালিম না, বেদনা মানে ব্যথা, বাদ ভালো করতে গেলাম কি ব্যথা সৃষ্টি হয়ে গেল, তাহলে কি লাভ? কিছুই না। সুতরাং হিকমতের সাথে আপনাকে হক বলতে হবে। আর সাত নম্বর শেষ ওসিয়ত কি ছিল? ওয়ালা তাখুযনি ফিল্লাহ লাউমাতা লা নাইম না, এটা ছিল সাত, ও এটা ছিল ছয় নম্বরে, আসলে এখানে পাঁচ নম্বরটা ভুল হয়েছে। ওয়ালা তাখুযনি ফিল্লাহ লাউমাতা লাইম, তার মানে একটাই কথা আর কি, যে হক কথা বলবো এবং আল্লাহর ব্যাপারে কাউকে ভয় করবো না, একটাই, এটা হচ্ছে ছয় নম্বর। আর সাত নম্বর হচ্ছে ওয়া আল্লাহ আসলা, আর এই যে মানুষের কাছে কিছু চাইব না, কিছু চাইব না। আমরা অনেক সময় মনে করি এটা তো চাওয়া চলবে, চলবে ঠিকই, তবু চাইব না। যেমন কি উদাহরণ দেওয়া হয়েছিল, সাহাবীরা কি বলছেন, যে যদি কারো ঘোড়ার পিঠ থেকে চাবুক পড়ে গেছে, তো তিনি ঘোড়ার পিঠ থেকে নিজে নেমে এসে চাবুকটা তুলেছেন, তো বলেন শাহজাহান ভাই চাবুকটা দেন তো, এই যে আমি অনেক সময় বলছি ভাই টিস্যু দেন তো, উচিত হলো কি? তবে হ্যাঁ, আমার একটা ওজর আছে, আমি ক্যামেরার সামনে আছি, তাই না, বলতে হবে। আর এমন যখন আপনার দরকার নেই, আপনি নিজে যেটা পারবেন নিজের খিদমত নিজে করুন, খবরদার অপরকে আপনার খিদমত করতে, ভাই একটা পানি দেন তো, এক গ্লাস পানি দেন তো, এমনকি আপনার স্ত্রীর কাছেও, মানে চাওয়াটাই হচ্ছে খুবই খারাপ জিনিস। তো এ হচ্ছে সাত নম্বর ওসিয়ত কার? আবু যর। অন্য একটা হাদিসে হাকিম বিন হেজামের হাদিস, তিনি বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলাম, তিনি আমাকে দিলেন, সুম্মা সাআলতুহু ফাআতানি, তারপর আবার চাইলাম তিনি আমাকে দিলেন, সুম্মা সাআলতুহু ফাআতানি, তারপর আবার চাইলাম তিনি আবারও আমাকে দিলেন, তারপরে কিন্তু বললেন, কি বললেন? ইয়া হাকিম ইন্না হাযাল মালা খাদরুন হালু, হাকিম, এ মাল হচ্ছে সবুজ এবং মিষ্টি। মিষ্টি মানে কি? মিষ্টি দেখলে মুখে পানি আসে, তাই না, খেতে মনে হয় না? তবে সুগার হয়ে গেলে তো আলাদা ব্যাপারই, উপায় নেই, তবু মুখে পানি আসে, খেতে ইচ্ছা হয়। বাংলার মিষ্টির মতো রসগোল্লা, কি বড় বড় আর কি সব, কত রকম কাশ্মীরের মিষ্টি দেখলেই মুখে পানি আসে। এই মাল হচ্ছে মিষ্টি, আপনার খেতে ইচ্ছা হবে, মাল মানে লোভ থাকবে ওইদিকে। আর খাদের মানে সবুজ, সবুজ মানে কি দেখবেন, জন্তু জানোয়ার সবুজ ঘাস দেখলে ছুটে কিনা, সবুজ দেখলেই মন ফোটে। আমরাও সবুজকে অনেক ভালোবাসি, মরুভূমিতে আমরা বাস করছি, আমরা সবুজ দেখলে সেখানে গিয়ে গাড়ি নিয়ে একটু বসে একটু স্বাদ নিয়ে একটু মজা নিই। তো এ মাল হচ্ছে সবুজ এবং মিষ্টি। ফামান আখাযাহু বিসাখাওয়াতি নাফসিন বুরিকালাহু ফি, যে ব্যক্তি প্রয়োজন মতো গ্রহণ করবে তাকে তাতে বরকত দান করা হবে। আর ওমান আখাযাহু বিইশরাফি নাফসিন লাম ইউবারাক লাহু ফি, আর যে মনে লোভ রেখে তা গ্রহণ করবে তাকে তাতে বরকত দেওয়া হবে না। হাত পাতলেই পাওয়া যাচ্ছে, সমস্যা কি? হাত পাতলেই পাওয়া যাচ্ছে, মনে সবসময় যেন লোভ আছে, চাইলেই তো পাবো, চলাবার চাই, তাহলে তাতে তাকে কি হবে, তাতে বরকত দেওয়া হবে না। আর ওয়াকানা কাল্লাযী ইয়াকুল ওয়ালা ইয়াশবা, তখন সেই ব্যক্তি তার মতো হবে যে খায় অথচ পরিতৃপ্ত হয় না। অনেক সময় পানি খান, দেখেন পেঁয়াজ আপনাকে গরম পানি দেওয়া হলে কেমন, পেঁয়াজ মরবে? সমুদ্রের পানি যদি পান করে দেওয়া হয় পেঁয়াজ মরবে? আরো পেঁয়াজ লাগবে, তাই না? অনেকে পানির সময় শরবত দেয়, শরবত খেলে পেঁয়াজ মরবে না? খাচ্ছে অথচ পরিতৃপ্ত হচ্ছে না, জান ভরছে না। তো এইরকম যে এই সাদকার মাল হাত পেতে পেতে নেওয়ার অভ্যেস বানিয়ে নেবে, সে নেবে ঠিকই, কিন্তু নিয়ে নিয়ে জান ভরবে না, তার অভাব মিটবে না, নিতেই থাকবে আর সে হাত পাততেই থাকবে। খবরদার, তুমি চাইবে না। ওয়ালিয়াদুল উলিয়া খাইরুম মিনাল ইয়াদিস সুফলা, উপরকার হাত নিচের কার হাত অপেক্ষা উত্তম। আর উপরকার হাত হলো কি? দাতা হাত। আর নিচের কার হাত হলো পাতার হাত, চাওয়ার হাত। তো দেখো, উপরে যে থাকে তার মর্যাদা আছে, আর যার হাত নিচে থাকে সে হচ্ছে নিচে, সে হচ্ছে ঘৃণ্য। ওয়াক্কাল হাকিম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ والذي بعثك بالحق لا ارزا احدا بعدك شيئا حتى افارق الدنيا, উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অঙ্গীকার করলেন যে আপনার পরে কারো কাছে আমি কিছু চাইব না। ফাকানা আবু বকর ইয়াদু হাকিমান লিয়াতিয়াহিল আতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে আবু বকর খলিফা হলেন, তিনি তাকে ডেকে বলতেন যে তুমি কিছু সরকারি মাল নাও। তিনি দেখেন দেওয়ার পর, তখন তো চেয়ে নিয়েছেন, কিন্তু এখানে দেওয়ার পরেও তিনি গ্রহণ করছেন না। ওমারের জামানাতে ওমার চাইলেন যে তাকে কিছু মাল দেবেন, তিনি নিলেন না। ফাকাল ইয়া মাশারাল মুসলিমিন, হে মুসলিমের দল, শোনো, উশহিদুকুম আলা হাকিমিন আন্নি আরিদু আলাইহি হাক্কাহু আল্লাযী কাসামাহু আল্লাহু লাহু ফী হাযাল ফাই ফায়াবা ইয়াখুযা। এটা ওমর বলতেন যে আমি ওকে তোমাদেরকে সাক্ষী রেখে বলছি, ওকে মাল দিতে চাচ্ছে তো নিচ্ছে না, কিন্তু হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াদা করেছিলেন যে আমি আর কিছু কারো কাছে চাইব না। তো এখানে চাওয়া নয়, তবুও না চেয়েও যে মাল, যে মাল চেয়ে নেওয়া যায় সেই মাল দেওয়ার সময়, যেহেতু আজ আমি যে অন্যায় করেছি তখন আর আমি এই মাল গ্রহণ করব না। আল্লাহ মুস্তাহান। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাফফালা লি আল্লা ইয়াসআলান নাসা সাইআ আতাকাফফালু ওয়া তাকাফফালা লাহু বিল জান্নাহ, যে ব্যক্তি আমার কাছে এই গ্যারান্টি দেবে, নিশ্চয়তা দেবে যে সে মানুষের কাছে চাইবে না, মানুষের কাছে কিছু চাইবে না, তাহলে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব, কিছু চাইবে না মানুষের কাছে। ফাকুলতু আনা, সাওবান বলছেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গ্যারান্টি দিচ্ছি আমি কারো কাছে কিছু চাইব না। ফাকানা লা ইয়াসালু আহাদান শাইয়া, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু কারো কাছে কিছু চাইতেন না। বিশর আবি বিশর কাবিসা বিন মুখারিক, তিনি বলছেন, তাহাম্মালতু হামালাতান ফাআতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআলুহু ফিহা, একবার এক অর্থদণ্ডের দায়িত্ব আমার ঘরে থাকলে আমি সে ব্যাপারে সাহায্য নিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসি। ফাকাল আকিম হাত্তা তাতিয়ানা আস-সাদাকাতু ফানা আমুরালাকা বিহা, বললেন তো আমার কাছে এখন তো নেই, তো তুমি অপেক্ষা করো যে আমাদের যখন সদকার মাল আসবে তখন আমি তোমাকে সাহায্য করব। অতঃপর তিনি বললেন, হে কাবিসা, ইয়া কাবিসা, ইন্নাল মাসআলাতা লা তাহিল্লু ইল্লা লি আহাদিন সালাসা আউলিয়া হাদি সালাসা, চাওয়া ভিক্ষা করা তিন ব্যক্তি ছাড়া অন্যের জন্য জায়েজ নয়। নম্বর এক, রাজুলুন তাহাম্মালা হামালাতান ফাহাল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিবাহা সুম্মা ইউমসিক। যে ব্যক্তি অর্থদণ্ডে পড়বে, কারো দিয়াত বা জরিমানা, যেমন আমাদের হয় দিয়াত জরিমানা ইত্যাদি আছে, জামিন হবে, তার জন্য চাওয়া হালাল, অতঃপর তা পরিশোধ হয়ে গেলে সে চাওয়া বন্ধ করবে। আপনারা 1,00,000 টাকা ঋণ শোধ করতে পারছেন না, আপনি জাকাত থেকে 1,00,000 টাকা চেয়ে চেয়ে নিতে পারেন। আপনার গাড়ি কোন গাড়ি ঠুকিয়ে দিয়েছেন, এখন জরিমানা হয়েছে, আপনার গাড়ি ছেড়ে দিতে হবে, প্রায় 50,000 টাকা জরিমানা। এবার সে বেচারা কি করবে, মোড় থেকে কাগজ নিয়ে লোকের কাছে বলবে আমার এই পড়েছে, আমাকে টাকা দাও, দিয়ে 50,000 টাকা তার হয়ে গেল, যে গাড়ির মালিককে, যে গাড়ির সে ক্ষতি করেছে সেই গাড়ির মালিককে সে দেবে। কিন্তু চাওয়ার যখন অভ্যেস হয়ে যাবে তখন 50,000-এর পরে কি আর চাওয়া যাবে না, 50,000-এর পরে আর চাওয়া যাবে না, প্রয়োজন মতো যে টাকা সেই টাকা। যেমন জেলে দেখেছেন, জেলে অনেক লোক থাকে, কেন থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, সে বেচারি জেল, অথচ এটা হচ্ছে কাজা ও কাদার, কাজা কাদার অনেক সময় হয় না, ইচ্ছা থাকে না অ্যাক্সিডেন্ট করব, কিন্তু অ্যাক্সিডেন্ট তো এমনি হয়ে যায়, যদিও নিজের কিছু দোষ থাকে, কিন্তু অনেক সময় দেখবেন আপনি আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, হঠাৎ করে এক বাচ্চা আপনার সামনে পড়লো, কি করবেন আপনি, কিছু করার আছে তো? তখনও আপনার কি করতে হয়, 3,00,000 রিয়াল দেন, একটা একটা লোক মানুষ মেরে দিলেন, একটা ছেলে বাচ্চা মেরে দিলেন, দেন 3,00,000 রিয়াল, কোথায় পাবেন আপনি, জেলে থাকেন। এই লোকটার জন্য কি জায়েজ, সে নিজে চাইতে পারে, তার আত্মীয় স্বজন চাইতে পারে, বা সরকারের পক্ষ থেকে ওই মাল দিয়ে তাকে ছাড়িয়ে নিতে পারে, তার বেশি না, যতটুকু দরকার ততটুকু। আচ্ছা, নম্বর 2, সেই ব্যক্তি, যে ব্যক্তি দুর্যোগগ্রস্ত হবে এবং তার মাল ধ্বংস হয়ে যাবে, তার জন্য ততক্ষণ পর্যন্ত চাওয়া বৈধ যতক্ষণ তার সচ্ছল অবস্থা ফিরে না এসেছে। 40 বিঘেতে ধান লাগিয়েছিল, 40 বিঘেতে জমিতে ধান লাগিয়েছিল, গ্রীষ্মের ধান, বুঝতে পারছেন, বেশ অনেক টাকা খরচ করে বেচারি, সমস্ত অনেক সময় বইয়ের গয়না বন্ধক দিয়ে সে টাকা পয়সা জোগাড় করে ধান, তার জন্য সার, তার জন্য পানি ব্যবস্থা করে, ধান একদম লাল হয়ে পেকে এসছে, আর 2 দিন পরে কাটব, হঠাৎ করে এমন মেঘ এলো, সেই মেঘে ছিল কি, শিলশিলা বৃষ্টি, আর 40 বিঘা সম্পত্তি ধান একদম মাটিতে নুয়ে গেল, বৃষ্টিও হলো, ধানগুলো নষ্ট হয়ে গেল, এখন কি করে বলুন তো? এর জন্য, এ তো একবার ধ্বংস হয়ে গেল, এর জন্য চাওয়া যায় জাকাতের মাল থেকে, সরকারি জাকাতের ফান্ড থেকে তাকে সাহায্য করবে। কিন্তু যে দেশে তার ব্যবস্থা নেই, তারা আত্মহত্যা ছাড়া, আত্মহত্যা করা যায় যে এই সময়, আচ্ছা এই সময় আত্মহত্যা করা যায়, যতই ক্ষতি হোক তোমার, 40 বিঘে সম্পত্তি, সমস্ত ধান নষ্ট হয়ে গেছে, তোমার ঋণ আছে, তোমার এই আছে, তো ঋণের জন্য ঋণ পরিশোধ করতে পারছি না, আত্মহত্যা করা চলবে? আত্মহত্যা করা জায়েজ না জায়েজ? না জায়েজ, আত্মহত্যা করা এই অবস্থাতে কোনো মতেই জায়েজ না। আচ্ছা, আমাকে একজন প্রশ্ন করছেন, হুজুর কোন মহিলা কোন এক জায়গায় পড়ল, যেখানে 3-4 জন যুবক তাকে মানে অপহরণ করে, মানে তাকে ধর্ষণ করতে চাইছে, তো সেই সময় যদি কোনো উপায় থাকে, সে মহিলা কি আত্মহত্যা করতে পারে? কি মনে করেন আপনারা? তবুও না, ইজ্জত বাঁচাবে যতক্ষণ সে পারবে, নিজের হাত দিয়ে পা দিয়ে যেমন করেই হোক, হ্যাঁ আত্মসমর্পণ করবে না। যেমন এক বেকুব বলেছে, যখন তুমি পারবে না তখন তুমি আত্মসমর্পণ করে মজা নাও, স্বাদ নাও, এই যে এক বেকুব বলেছে, সে এক নেতা, তো এটা ঠিক না, আত্মসমর্পণ মোটেই করবে না, তা বলে সে আত্মহত্যাও করবে না। যদিও ধর্ষিতা হয়, তারপরে সে যদি আল্লাহ তাকে বাঁচিয়ে রাখে, হাসপাতালে গেল, ভাল মানলাম, তার ইজ্জত মান সম্মান চলে গেল, কিন্তু তাকে কি তার স্বামী তাড়া দিতে পারে? না। তাকে কি তার বাড়ির লোক বাইরে বের করে দিতে পারে, যে তোকে 5-7টা পুরুষে ব্যবহার করতে চলে যা? না না না, এটা জায়েজ না, এর জন্য জায়েজ না, ওর জন্য জায়েজ না, ইজ্জত ঢাকার জন্য আত্মহত্যা করা জায়েজ না। বেশ, তেমনি যদি আপনার ধন সম্পত্তি নষ্ট হয়ে গেছে, আপনি চেয়ে খান, তবুও আপনি আত্মহত্যা করতে পারেন না। আর 3 নম্বর ব্যক্তি, যে অভাবী হয়ে পড়বে এবং তার গোত্রে 3 জন জ্ঞানী লোক এ কথা সাক্ষ্য দেবে যে অমক অভাবী, তখন তার জন্য চাওয়া বৈধ। রাজুলুন আসাবাত হুফাকা হাত্তা ইয়াকুলা সালাসাতু মিন যাবিল হিজা মিন কওমিহি লাকাদ আসাবাত ফুলানান ফাকা ফাহাল্লাত লাহুল মাসআলা হাত্তা ইউসিব হাত্তা ইউসিবা কিওয়ামান মিন আইশ। তিন ব্যক্তি, তৃতীয় ব্যক্তি কে? যে ব্যক্তি অভাবী হয়ে পড়েছে, তার জন্য সাক্ষী দিতে হবে। তার বংশের তিনজন লোক বলবে হ্যাঁ লোকটা গরিব বটে, লোকটা খাবার জোটে না, একবেলা জোটে একবেলা জোটে না, এরকম সাক্ষী দিলে তবে তার জন্য চাওয়া বৈধ হবে। আর নচেত তার জন্য যেটা চাইবে সেটা ফামা সেওয়া হুন্না মিনাল মাসআলাতি ইয়াকাবিসাতু সুহতুন ইয়াকুলুহা সাহিবুহা সুহতান, এছাড়া হে কাবিসা অন্য লোকের জন্য চেয়ে মেগে খাওয়া হারাম, সে মাল খেলে হারাম খাওয়া হবে। যদি চেয়ে খায়, অপ্রয়োজনে চেয়ে খায়, তাহলে হারাম খাওয়া হবে। একবার হুজুর আর কি কোন উপায় আছে গরিব হয়ে গেলে মিসকিন হয়ে গেলে চাওয়া ছাড়া? দেখেন শেষ পর্যন্ত আপনার কি উপায় হতে পারে, চেয়ে খাওয়ার আগে আপনার কি উপায় হতে পারে আপনার খেয়াল করে দেখুন এই হাদিসটা। একবার এক আনসারী ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি নিকট চাইতে এলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি থেকে কিছুই নাই? লোকটি বলল অবশ্যই আছে, আমার তোমার বাড়িতে কিছুই নেই, তুমি চাইতে এলে? তো বললেন হ্যাঁ আমার আছে জিনপোষের একটি কাপড়, জিনপোষ মানে ঘোড়ার পিঠে যে জিনপোষ রাখা হয়, তার একটি কাপড় আছে যার অর্ধেক পরি অর্ধেক বিছাই, আর একটি বড় পাত্র আছে যাতে আমি পানি পান করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নিয়ে এসো সে দুটিকে। লোকটি সে দুটিকে হাজির করলে আল্লাহ রসুল সাল্লাম হাতে নিয়ে বললেন এ দুটিকে কে কিনবে? এক ব্যক্তি বলল আমি এক দিরহাম দিয়ে কিনব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন কে এর দিরহাম থেকে এক দিরহাম থেকে বেশি দেবে? এটাকে কি বিক্রি বলে? দাগ করে নিলাম করে বিক্রি করা, নিলাম করা। যেখান থেকেই জায়েজ বলছেন ওলামারা যে নিলাম করা জায়েজ। কে কিনবে এটা, কত টাকা দেবে? পঞ্চাশ টাকা। কেউ বেশি দেবে, আমি একশো টাকা দেবো, না আমি দেড়শো টাকা দেবো, তাহলে দাম বাড়বে না এর? তো এটা জায়েজ, যদিও তার আসল দাম থেকে বেশি দাম হয়ে যায়, কারণ একটা লোককে সাহায্য করা হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলাম করলেন, এ কথা তিনি দুই অথবা তিনবার বললেন। তারপর এক ব্যক্তি বলল আমি দুই দিরহাম দিয়ে কিনব, তিনি দুই দিরহামের বিনিময়ে জিনিস দুটিকে বিক্রয় করে দিলেন। অতঃপর ওই দিরহাম আনসারীকে দিয়ে বললেন এর মধ্যে এক দিরহাম দিয়ে তুমি তোমার খাবার কিনে তোমার পরিবারকে দাও, আর অপর দিরহামটি দিয়ে একটি কুড়াল, কুঠারি যে কুড়াল বলে না, কুরুল, কুরুল কিনে তুমি নিয়ে আমার কাছে এসো। তখন এক দিরহামে কুরুল পাওয়া যেত, লোকটি তাই করল। কুরুলটি নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি দরবারে এসে উপস্থিত হল, তিনি নিজ হাতে, আহা আল্লাহু আকবার, তিনি নিজ হাতে তাতে একটি কাঠের বাঁট লাগিয়ে দিলেন, বাঁট বুঝলেন তো, যে ডান্ডাটা, ডান্ডা লাগিয়ে দিলেন, যাও। তারপর বললেন যাও এই কুঠার নিয়ে, এই কুরুল নিয়ে কাঠ কাটো এবং তা বিক্রয় করো তোমার পিঠে বহন করে, আর যেন আমি পনেরো দিন তোমাকে দেখতে না পাই। কাঠ কাটো, পিঠে বহন করে নিয়ে এসে বাজারে বিক্রি করো, ঘরে ঘরে বিক্রি করো। লোকটি নির্দেশ মতো চলে গিয়ে কাঠ কেটে বিক্রয় করতে লাগলো। অতঃপর একদিন সে তার কাছে উপস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হল, তখন সে দশ দিরহামের মালিক। সে তার কিছু দিয়ে কাপড় কিনল, কিছু দিয়ে খাবার কিনল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন কিয়ামতের দিন তোমার চেহারায় কালো দাগ নিয়ে উপস্থিত হওয়া থেকে এটা তোমার জন্য উত্তম। আসলে তিন ব্যক্তি ছাড়া অপর কারোর জন্য চাওয়া ভিক্ষা করা বৈধ নয়, এক অত্যন্ত অভাবী, দুই চূড়ান্ত দেনা বা জরিমানা দায়ে আবদ্ধ হওয়া, আর তিন হচ্ছে পেড়াদায়ক, খুনি রক্তপণের জন্য দায়ী হয়ে, আগেকার হাদিসটার মতোই। কিন্তু এখানে বলে দেওয়া হলো যে তুমি চাওয়ার আগে কি কি করতে পারো, মেহনত করো, পরিশ্রম করো, তবুও হাত পেতে চেয়েও না, মানুষের কাছে ছোট হয়েও না, তুমি মেহনত করে খাও। এটা তো শুধু একটা উদাহরণ দেওয়া হলো, কাঠ কেটে খাও, এমন জায়গা হতে পারে যেখানে কাঠ নেই, সেখানে কি করবে? মাটি কেটে খাও। যে কোনো একটা কাজ করলে, কোনো কাজ ছোট নয়, নহে সে নগণ্য, যদি পারো কিছু করো জীবনের জন্য, তুমি যদি পারো জীবনের জন্য, বাঁচার জন্য, ছেলে মেয়েকে মেহনত করার জন্য, এটা জেহাদ, ছেলে মেয়ের জন্য যদি আপনি করছেন, মা বাপের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য যদি করছেন, তো এটা কি? আল্লাহর পথে এক প্রকার জেহাদ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন যে চাইবে না, আর পরিষ্কার বলেছেন লা আন ইয়াহতাতিবা আহাদুকুম হুজবাতান আলা যাহরি খায়রুল্লাহু মিন ইয়াসালা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। তোমাদের কারো ভিক্ষা করে খাওয়া পাওয়া না পাওয়ার চাইতে পিঠে কাঠের বোঝা বহন করে তা বিক্রয় করে জীবিকা নির্বাহ করা হচ্ছে উত্তম। অভাব মানুষের আসতেই পারে, সেই অভাব দূর করার মানুষে কেউ রুজিদাতা আল্লাহর দরবারে হাত পাতে, আর কেউ পাতে সৃষ্টির দ্বারে। এখন হাদিস কি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানা আসাবাত ফাকাতুন ফানজালাহা বিন্নাস লাম তুসাদ ফাকাতু, যে ব্যক্তির অভাব আছে এবং সেই অভাবের কথা মানুষের কাছে জানায় তার অভাব দূর করা হয় না, আর যদি সে আল্লাহর কাছে জানায় তাহলে তার অভাব দূর করা হয়। ফায়ুশিকুল্লাহু লাহু বিরিজকিন আজিলিন আও আজিল, হয়তো সত্তর তাড়াতাড়ি আর না হয় তো দেরি করে বিলম্বে, হয় বিলম্বে না হয় অবিলম্বে, হয় বিলম্বে না হয় অবিলম্বে তাকে রুজি দান করা হয়, যার ফলে যে আল্লাহ কাছে চাইলে মানুষের কাছে চাইলে তাকে দেওয়া দান করা হয় না। হ্যাঁ, যাতনা না করে নিজের ইজ্জত রক্ষা করে আল্লাহ সাহায্য প্রাপ্ত বান্দাগণ, অবশ্য সে বান্দাগণ নিশ্চয়ই ধৈর্যশীল, ধৈর্য না থাকলে পরে মানুষের দরবারে সে অবশ্যই হাত পাতবে। আবু সাইদ খুদ্রি হতে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, যে ব্যক্তি যাচঙ্গা থেকে পবিত্র থাকতে চেষ্টা করবে, যে ব্যক্তি পবিত্র থাকতে চেষ্টা করবে আল্লাহ তাকে পবিত্র করবেন বা পবিত্র রাখবেন, ওমাই ইস্তাগনি ইউগনিহিল্লাহ, যে ব্যক্তি অভাবমুক্ত থাকার চেষ্টা করবে আল্লাহ তাকে অভাবমুক্ত করবেন, আর যে ব্যক্তি ধৈর্য ধরার চেষ্টা করবে আল্লাহ তাকে ধৈর্য ধরার তৌফিক দান করবেন। আবু আব্দুর রহমান মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুলহিফু ফিল মাসআলা, চাওয়ার ব্যাপারে নাছর বান্দা হয়ে চেয়েও না, কারো কাছে চাইতে গেলে ঠিক আছে চাও, সে দিল না, কোন একটা ওজোর দিল, আবার তাকে দেখুন না দিলে উপায় নেই, বললাম তো ভাই আমি পারবো না তোমাকে দিতে, আবার আপনি চাইলেন, এটাকে কি বলে নাছর বান্দা হয়ে চাওয়া, মিসকিন হও কিন্তু লা ইয়াসালুনান নাসা ইলহাফা, মানে মানুষের কাছে নাছর বান্দা হয়ে চাইবে না, তো নাছর বান্দা হয়ে চাওয়া খবরদার এরকম চেয়েও না, এই একমাত্র নাছর বান্দা হয়ে চাওয়া একটা লোক একজনের কাছে চাওয়া যায়, কার কাছে, আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাইলেন পেলেন না আবার চান, পেলেন না আবার চান, পেলেন না আবার চান, চেয়ে যান, এটা আল্লাহর আল্লাহর কাছে চাওয়ার জন্য প্রশংসনীয়, কিন্তু মানুষের কাছে চাওয়ার জন্য এটা হচ্ছে নিন্দনীয়, খবরদার একবার চাওয়ার দরকার হলে চাইলে দিল না তার কাছে আর বারবার চেয়েও না। ফাওয়াল্লাহি লা ইয়াসালুনি আহাদুম মিনকুম শাইয়ান ফা তুখরিজ লাহু মাসআলাতুহু মিন্নি শাইয়ান ওয়া আনা লাহু কারিহ ফায়ুবারাকু লাহু ফীমা আতাইতুহু, কারণ অনেক মানুষ আছে আমার কাছে চাইছে, আমি দিচ্ছি কিন্তু আমি দিতে পছন্দ করি না, চাওয়ার কারণে আমি দিলাম দিতে পছন্দ করি না, তাহলে সেই মালে তার বরকত হবে না। আল্লাহ আকবার। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইউবগিদুস সাইলাল মুলহিব, যে নাছর বান্দা হয়ে চায় আল্লাহ তাকে ঘৃণা করেন, অপছন্দ করেন, ভালোবাসেন না। আর একটা হাদিস আবু হুরায়রা হাদিস, ইন্নাল্লাহ তাআলা ইযা আনআমা আলা আবদিন নিয়মাতান ইউহিব্বু আন ইয়ারা আছারান নিয়মাতা আলাইহি, বান্দা আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে নিয়ামত দান করেন তখন তিনি পছন্দ করেন যে সেই নিয়ামতের আসর, সেই নিয়ামতের প্রভাব যেন তার দেহে দেখা যায়। আল্লাহ তাআলা নূরুল হুদাকে আজ মাশা আল্লাহ ভালোই আছে, ভালোই টাকা পাঠাচ্ছে দেশে, কিন্তু নিজের ছেঁড়া ফাটা পড়ে আছে, একটা জ্যাকেটও কিনতে পারছে না, জ্যাকেটও কিনছে না, শীতে এরকম করে কাঁপছে তবু ছেঁড়া ফাটা পড়ে আছে, কেন, বেতন ভালো না, পয়সা পাও না, একটা জামা কিনে নেবে, একটা জ্যাকেট কিনে নেবে, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন যে দিয়েছি তোমাকে, তুমি দেখাও তোমার শরীরে যথাসম্ভব ভালো জিনিস পরো, মানে একবারে খারাপ হয়ে যেও না, আর এসব না। হ্যাঁ, তবে কিছু মানুষ আছে যারা নিজে না পরে অপরকে দেয়, সেটা আলাদা কথা, আর বখিলি করবে, কার্পণ্য করবে, তুমি কাউকে দেবে না নিজেও ব্যবহার করবে, তো বখিল, আল্লাহ এটা পছন্দ করেন না। আর আল্লাহ তাআলা ইয়াকরাহুল বুসা ওয়াত তাবাউস, আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। জানেন কিরকম মানুষ, কি ভাই কেমন চলছে, আর বলেন না হুজুর খুব কষ্ট, খুব অভাব হুজুর, ঘরে ঠিক মতো আহার জোটে না, ছেলেদেরকে ঠিক মতো পড়াতে পারি না, এই যে এটাকে কি বলে, কি বলে এটাকে, তার মানে উদ্দেশ্য হলো যে যদি আপনি কিছু দেন, বুঝতে পারছেন, এইটাকে বলে বোস অত্যাবাস, মানে গরিবি দারিদ্র প্রকাশ করা মানুষের কাছে, আর এটা হচ্ছে নাশুকরি, কিন্তু উদ্দেশ্য থাকে কি যাতে বললে পরেও আমাকে দেয়, আর বলেন না পয়সা, এই অসুখ হচ্ছে, অসুখের জন্য ওষুধ কিনতে হয়, ওষুধ কিনতে পারছি না, এগুলো হচ্ছে কি না, আলহামদুলিল্লাহ ভালো আছি, তো মিথ্যা বলা দরকার নেই। আলহামদুলিল্লাহ যে হালে থাকে আল্লাহ যে হালে রাখে সেরকম আছি, ঠিক আছে। কিন্তু অনেক মানুষ এই রকম নিজের দারিদ্র প্রকাশ করে অকারণে, যাতে করে কিছু আমি পাই, এটা কিন্তু আল্লাহ পছন্দ করেন না। আর ওয়ায়ুবগিদুস্সা ইলাল মুলহিফ, আর যে নাছর বান্দা হয়ে চায় তাকে একদম ঘৃণা করেন আল্লাহ। ওয়ায়ুহিব্বুল হাইয়াল আফিফ আল মুতাআফফ, আল্লাহ তাআলা সেই লোককে ভালোবাসেন যে লোক লজ্জাশীল হয়, যে লোক চাইতে চায় না, হাত পাততে চায় না, পেতে ভুখিদা আছে তবুও মুখে লাজ করে, বুক ফাটে তবুও মুখ ফুটে না, চাইব না মানুষের কাছে, চেয়ে খাব না। তবে ওই যে বললাম একদিন আমি একটা গল্প শুনালাম, যদি একান্তই বাধ্য হয়ে যান, না খেলে তো আপনার মাথা ঘুরতে লাগবে, আর সুগারওয়ালা লোকদের বুঝতেই পারছেন তো, একটু দেরি হয়ে গেলেই তখন, তখন যদি চেয়ে খেতেই হয় তো উপায় নেই, তাই না? কিন্তু অকারণে খবরদার মানুষের কাছে হাত পাতবেন না, এটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। আল্লাহ তাআলা পছন্দ করেন লজ্জাশীল বান্দাকে, যে বান্দা চাইতে লজ্জা করে, যে বান্দা পবিত্র থাকতে ইচ্ছা করে, চাওয়া ভিক্ষা ভেঙে খাবে না, মেঘে খাবে না। আর খবরদার অভ্যেস বেনে গেলে, অভ্যেস যখন তৈরি হয়ে যাবে, তখন দেখবেন আপনার বউ আর শুধু ভাত খাচ্ছে না, মাছ মাংস ছাড়া ভাত পার হবে না, কারণ বিনা পুঁজির ব্যবসাতে টাকা বেশি আসে, তখন সে আর কোনো মতেই ভালো খাওয়া ছাড়া থাকতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব লজ্জা, মানে কি বলে, লজ্জাহীনতা থেকে এবং এই এই শ্রেণীর নিচতা থেকে, হীনতা থেকে আমাদেরকে দূরে রাখেন, আল্লাহুম্মা আমিন। আর নিশ্চয়ই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক ছাড়া আমরা কিছু করতে পারি না। তো আল্লাহ তাআলার কাছে যেন আমরা এটাই চাই যে আল্লাহ তুমি আমাদেরকে অমুখাপেক্ষী করো, আমাদেরকে মুখাপেক্ষী করো না মানুষের, কেবল তোমার মুখাপেক্ষী রাখো, মানুষের কাছে যেন ছোট না হই, মানুষের কাছে যেন, মানুষের দরবারে গিয়ে যেন কিছু চাইতে না হয়। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহুম্মা ফিনা বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনা বি ফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তাকওয়া, আল্লাহুম্মা নাসআলুকা তুকা ওয়াল গিনা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে অভাব মুক্ত করে দেন, আল্লাহুম্মা আমিন। বরং আমরা যেন না চাই বরং অপরকে দিতে পারি, এরকম যেন শক্তি আমাদের কাছে আসে। আর হে আল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।